বিষণ্ণতায় চেয়ে গেছে হৃদয়, কিছুতে কাটে না যে অলস সময়। বিষণ্ণতায় চেয়ে গেছে হৃদয়, কিছুতে কাটে না যে অলস সময়। নিশি দিন দুটি আঁখি পথ চেয়ে থাকে, কতদিন হলো বাবা দেখি না তোমায়, বাবা পারি না আজ আমি তোমাকে, ভুলতে পারি না আজ আমি তোমাকে বাবা। কাছে মনে হতো সবই আছে জীবনে আমার, চলে গেছো দূরে তুমি হৃদয়টা মরুভূমি করে হাহাকার। তুমি যাবে ছিলে কাছে মনে হতো সবই আছে জীবনে আমার, চলে গেছো দূরে তুমি হৃদয়টা মরুভূমি করে হাহাকার। স্মৃতি মোরে ঘিরে রেখেছে থাক, মনে পড়ে শুধু তোমার কথা। স্মৃতি মোরে ঘিরে রেখেছে থাক, মনে পড়ে শুধু তোমার কথা। আহত হৃদয় চোখের পাতায় তোমারই ছবি আঁকে, ভুলতে পারি না আজ আমি তোমাকে, ভুলতে পারি না আজ আমি তোমাকে। বিষণ্ণতায় চেয়ে গেছে হৃদয়, কিছুতে কাটে না যে অলস সময়। নিশি দিন দুটি আঁখি পথ চেয়ে থাকে, কতদিন হলো বাবা দেখি না তোমায়, বাবা ও। যত গান যত সুর লাগে বেদনা বিধুর, শুধুই করু তুমি যাবে আসিবে মন আমার হাসিবে খুশিতে দ্বিগুণ। যত গান যত সুর লাগে বেদনা বিধুর, শুধুই করুন তুমি যাবে আসিবে মন আমার হাসিবে খুশিতে দ্বিগুণ। তুমিহীন ভালো লাগে না এ কোলাহল, বিন্দু বিন্দু চোখে জমে শুধু জল। নিদে জাগরণে অবিরত তব স্মৃতি মোরে পিছু ডাকে, ভুলতে পারি না আজ আমি তোমাকে, ভুলতে পারি না আজ আমি তোমাকে। বিষণ্ণতায় চেয়ে গেছে হৃদয়, কিছুতেই কাটে না যে অলস সময়, বিষণ্ণতায় ছেয়ে গেছে হৃদয়, কিছুতেই কাটে না যে অলস সময়, নিশি দিন দুটি আঁখি পথ চেয়ে থাকে, কতদিন হলো বাবা দেখি না তোমায় বাবা, ও ভুলতে পারি না আজ আমি তোমাকে, ভুলতে পারি না আজ আমি তোমাকে, ভুলতে পারি না আজ আমি তোমাকে।